আজকে আমরা আলোচনা করব মজলিসের আদব নিয়েই তৃতীয় পর্ব। মজলিসের আদব, আজকের আদব হলো এমন জায়গায় বসবেন না যেখানে বসলে পাপ হওয়ার আশঙ্কা আছে, যেখানে বসলে আপনার পাপ হবে এমন জায়গায় বসবেন না। সেটাও একটা মজলিস, সেটাও একটা বৈঠক, কিন্তু সেই বৈঠকে বসবেন না। হুজুর, কোথায় বসলে পাপ হওয়ার আশঙ্কা আছে? আপনার বাড়ির মধ্যে বহু জায়গা আছে, কিন্তু বাড়ির দরজার সামনে মেন রোড, সেই রোডের ধারে যদি আপনি বসেন, তো রোডের ধারে বসলে পাপ হবে না স্বভাব হবে? আপনি স্বভাবের ইচ্ছা করলে সব কামাতে পারেন, কিন্তু সাধারণত সেখানে পাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুল জুলুস আদা তুরুকাত, তোমরা অফিরিত তুরুকাত, তোমরা রাস্তাতে বসো না, রাস্তা বসা থেকে দূরে থাকো, খবরদার রাস্তায় বসো না। আর একান্তই তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মালানা বুদ্দুন, আমাদের তো উপায় নেই, আমাদের তো মজলিস ওইটাই, ঘরের ভিতরে তো সবসময় বসে থাকা যায় না, পাঁচজন আসে, পাঁচজনকে ঘরে ঢোকানো যায় না, তো রাস্তার ধারে বসে আমরা গল্প স্বল্প করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ফাইন আবাইতুম ইল্লাল মজলিস, যদি তোমরা না বসতে মানে অস্বীকার করো তাহলে রাস্তার হক আদায় করো, ফা আদ্দু তারিকা হাক্কা, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবারা জিজ্ঞেস করলেন যে রাস্তার হক কি, আল্লাহ রসুল রাস্তার হক কি? তিনি বললেন, গাদ্দুল বাসর, দৃষ্টি সংযত করা, দৃষ্টি অবনত করা, মানে যে জিনিস তাকিয়ে দেখা হারাম সে জিনিস দেখবে না। আর রাস্তায় তুমি দেখবে যে অনেক জিনিস তাকিয়ে দেখা হারাম, বুঝতে পারছেন? তো রাস্তার ধারে বসে অনেকে রংবাজি করে, অনেকে নজরবাজি করে, আবার আজকাল শুনছি এমন চশমা উঠেছে নাকি শরীরের ভিতরকার অংশ দেখা যায়, এমন ক্যামেরা উঠে বা এমন চশমা উঠেছে, অবশ্য এমন ক্যামেরা উঠেছে যেগুলো এয়ারপোর্টগুলোতে লাগানো আছে, যে সঙ্গে অস্ত্র আছে কিনা দেখার জন্য। তো শুনছি চশমা উঠেছে, রাস্তার ধারে বসে বসে শুধু ওইসবই দেখে, এমন মানুষও আছে। তো খালি চোখে দেখাই কি হারাম, গাদ্দুল বাসার, তোমরা চক্ষু অবনত করে নাও, ওয়াকাফুল্লাজা, রাস্তায় অতিবাহিত বা যারা অতিক্রমকারী হবে তাদেরকে কোন প্রকারের কষ্ট দিও না, রাদ্দুসালাম, সালামের জবাব দেবে, আর আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। তাহলে মোটামুটি ভাবে রাস্তার ধারে বসা ঠিক না, আর বসলে পরে আপনার দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো পালন করতে হবে। রাস্তার ধারে বসে অনুরূপ আপনার বাড়ি যদি ছাদ, ছাদওয়ালা বাড়ি হয় তো বাড়ির ছাদে আপনি জানলার ধারে বসলেন রাস্তার ধারে, কিন্তু আপনি বাড়িতেই বসে আছেন, কিন্তু বাড়িটা হচ্ছে রাস্তার ধারে, আপনি জানলার ধারে বসে আছেন, তো জানলার ধারে বসলেও তো আপনার রাস্তায় যারা পারাপার হচ্ছে তাদেরকে দেখতে পাবেন। এই জন্য উঁচু জায়গাতেও বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমন ঢঙ্গে বসবেন না যেমন ঢঙ্গে বসতে আমাদের শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে। এবার আপনাকে দেখাতে হবে যে কোন ঢঙ্গ, কি ঢঙ্গের বসা জায়েজ না। যেমন শারিদ বিন সুয়াইদ বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নিকট এলেন, তখন আমি এমন ঢঙ্গে বসেছিলাম যে, হ্যাঁ বসেন, বাম হাত কে পশ্চাতে পিছনে রেখেছিলাম, বাম হাতকে পিছনে রাখেন আর ডান হাতের চেটোর ওপর ভর্ণা দিয়েছিলেন। কিভাবে? পেছনের দিকে বসেন, দেখবেন মসজিদে অনেকে বসে এইভাবে, মানে হাত গেঁথে এইভাবে এইভাবে বসে, অনেকে তো পাটাকে লম্বা করে দেয়, অনেকে পা মেলে দেয়, অনেকে পা মেলে না, গুটিয়ে বসে, কিন্তু হাত দুটোকে পেছনে এইভাবে ঠেস দিয়ে বা হেলান দিয়ে বসে, এই রকম বসা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে এটা হচ্ছে ক্রোধভাজন ইহুদিদের বসা, এইরকম বসবে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অমুসলিমদের বিরোধিতা করতে বলেছেন, তাদের সাদৃশ্য অবলম্বন করবে না লিবাসে, পোশাকে, বসাতে, তাই না? এই জন্য আমরা বলি যে কোরআন পড়ার সময় দেখছেন হাফেজ সাহেবরা কিভাবে, আজকে হাফেজ সাহেব কই, এইভাবে দোলাদুলি করে, দোলাদুলি করতে হয় না কেন? ইহুদিরা দেখবেন এইভাবে তাওরাত পড়ে, আর এখান থেকে ওদের নাম হয়েছে ইহুদ, মানে তরাত পড়ার সময় তারা কি দোলে। তো ওরা যেটা করে, ইশারা দিয়ে সালাম দিও না। কেন ইশারা দিয়ে সালাম দেবো না? কারণ ওদের পদ্ধতি হলো ইশারা দিয়ে সালাম। তোমরা জুতো পরে নামাজ পড়ো, কেননা ওরা জুতো নামাজ পড়ে, জুতো পরে নামাজ পড়ে না। তোমরা সাদা চুলদাড়ি রঙিয়ে দাও, কেন না ওরা রঙায় না। দেখছেন বিরোধিতা, বিপদ বৈপরীত্য করা। তো ইহুদিরা যেহেতু ওই ঢঙ্গে বসে, সেহেতু তুমি বা তোমরা বসো না। তাহলে বোঝা গেল এই ঢঙ্গে বসা নিষেধ। আরেকটা বৈঠক, যে বৈঠক শরীয়তে নিষিদ্ধ, আপনার অর্ধেক দেহ ছায়াতে আর অর্ধেক দেহ রৌদ্রে এভাবে বসে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শয়তানের বসা। তার মানে কি? যে এই বসাতে আপনার শারীরিক ক্ষতি আছে, শয়তান ক্ষতি করে না। তো যদি তুমি অর্ধেক বোধ দেখবে, অনেকে শুয়ে আছে তো রোদ সামান্য আছে, তো হয়তো মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত রোদ পাচ্ছে আর কোমর থেকে নিয়ে পা পর্যন্ত রোদ পায় না, তাহলে এইভাবে বসা যাবে বা শোয়া যাবে না। কিংবা আপনি এমন জায়গায় বসেছেন যেখানে এই মাত্র সংকীর্ণ জায়গাতে রোদ আসছে, আপনি বসলেন অর্ধেক, আপনার মাথা থেকে ডান দিক রোদ পাচ্ছে, বাম দিক রোদ পাচ্ছে না, এরকম রোদে বসা যাবে না। হয় ফুল রোদে বসেন আর না হয় ফুল ছায়ায় বসেন। এই হচ্ছে শরীয়ত নিয়ম। যেমন এক পায়ে জুতো ছিঁড়ে গেলে আর এক পায়ে জুতো পরে হাঁটা যাবে, কি করতে হবে? ওটা খুলে হাতে নিতে হবে, দুটোই খুলে আপনার হাতে নিয়ে হাঁটতে হবে। নয় যে এক পায়ে আছে তো এক পায়ে চলি, না, এক পায়ে জুতো চলা, এক পায়ে জুতো রেখে চলা নিষেধ আছে শরীয়তে। কেন? একটা পা ঠান্ডা, একটা পা গরম হয়ে যাবে, এতে ক্ষতি হবে। এগুলো বিজ্ঞানও স্বীকার করে। সুতরাং আপনার অর্ধেক শরীর যদি গরম হয়, অর্ধেক শরীর যদি ঠান্ডা হয়, এতে শারীরিক ক্ষতি আছে। এই জন্য শরীয়তে এইভাবে বসা নিষেধ আছে। পরিধানে লুঙ্গি বা লুঙ্গি জাতীয় এক কাপড় পরে উভয় পায়ের রলাকে খাড়া করে রানের সাথে লাগিয়ে উভয় পাকে দুই হাত দিয়ে জড়িয়ে দেন। দেখেন কে লুঙ্গি পরে আছে, কে লুঙ্গি, কে লুঙ্গি নাই, দেখান কিভাবে বললাম। আপনি বসেন, পাশার উপরে বসেন আর হাঁটু দুটো খাড়া রাখেন, হাঁটু দুটো খাড়া রাখেন দিয়ে এভাবে জড়িয়ে ধরেন, ঠিক কিনা, দেখেন কিভাবে বলছেন। যে লুঙ্গি জাতীয় এক কাপড় পরে উভয় পায়ের রলাকে খাড়া করে, যেমন খাড়া রেখেছেন, রানের সাথে লাগিয়ে উভয় পাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছেন, ঠিক কিনা। এরকম করে অনেকে বসে দেখবেন, মসজিদে জুমার দিনে আপনি দেখবেন এভাবে লোকে বসেছে। আর অনেকে আবার করে কি, একটা বেল্ট বেঁধে নেয়, একটা বেল্ট কিংবা গামছা বেঁধে নিয়ে বসে, যে আল্লাহর ইবাদত করে। তো এইভাবে এইভাবে বসা আপনার বৈধ নয়। কেন বৈধ নয়? কারণ অনেক সময়ে মানুষ খেয়াল করে না, লুঙ্গির তলা থেকে তার ভিতরের ভিতরের কি দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সে খেয়াল করে না। এরকম যায় না, যায় না, আপনারাও দেখে থাকবে, অনেকেই দেখে থাকবে যে বসে আছে সে বেখেয়াল, বিশেষ করে বয়স্ক মানুষ হলে আর খেয়াল থাকে না, তখন ওই লুঙ্গির নিচে থেকে সব ফাঁক। এই জন্য শরীয়ত নিষেধ করছে যে এমন ভাবে তোমরা বসবে না। বিশেষ করে চট করে যদি ঘুম চলে আসে তো দেখবেন হাতটা ছাড়া গেলেই ডিগবাজি দিয়ে পড়বে, তাই না? অনেক সময় যদি এইভাবে বসে যদি ঘুম চলে আসে তো হাত ছাড়া যাবে আর আপনি উল্টে ঘুরে পড়ে যাবেন, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অবশ্য লুঙ্গির ভিতরে অন্য কাপড় আন্ডার প্যান্ট থাকলে শরমগাহ প্রকাশের ভয় এবং পড়ে যাওয়ার আশঙ্কা না থাকলে ওই শ্রেণী বসা দোষাবহ নয়। কিন্তু নিষেধ কেন হয়েছে? এটা হারাম না হলে কমসে কম মাকরুহ, মাকরুহ মানে কি, ঠিক না, এরকম করে বসা ঠিক না, বিশেষ করে আপনার লজ্জাস্থান বেড়ে যাবে। তবুও যেহেতু হাদিসে নিষেধ আছে, আপনি ভিতরে আন্ডার প্যান্ট পড়লেও আপনি ওইভাবে বসবেন না। কোন মজলিসে এসে যখন আসবেন তখন মজলিসে এলে কি করতে হবে? সালাম দিতে হবে, মজলিসে এসেই সালাম দিতে হবে। অতঃপর যেখানে ফাঁক পাবেন সেখানেই বসে যাবেন। এ নয় যে আপনি হ্যাঁ যে হুজুরের কাছে গিয়ে বসবো, না, এরকম যেখান থেকে আপনি এসেছেন দেখবেন যেখানে ফাঁক আছে সেখানে বসে যান। আপনি কারো ঘাড় চিড়ে মাথা চিড়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন না। আর সালাম দেওয়ার যে নীতি আছে, যদি একা আসে তো সালাম দেবে, যদি পাঁচজন একসাথে আসে তো একজন সালাম দেবে, যথেষ্ট সে সালামের বয়ানে আপনারা শুনেছেন। এখন যেখানে ফাঁক পাবেন সেখানে বসে যাবেন, কাউকে কষ্ট দেবেন না। মজলিসে এসে কাউকে উঠিয়ে তার জায়গায় বসবেন না, ভাই আপনি আগে যান তো, কি দাঁড়িয়ে যান, বাঁয়ে যান, আপনি ওই জায়গায় বসবেন। এটা আপনার জন্য জায়েজ না। কাউকে উঠিয়ে বসা জায়েজ না। কেউ কোন প্রয়োজনে উঠে গেলে এবং পুনরায় সে ফিরে আসবে বলে মনে হলে তার জায়গাতেও বসবেন না। আপনি দেখবেন একটা ভালো, আপনি চেয়ারে বসে আছেন, যেমন যেখানে চেয়ারের জায়গা, আপনি একটা ভাঙা চেয়ারে বসে আছেন আর সামনে একজন বসেছিল ভালো চেয়ার, কিংবা আপনারটা কাঠের সেটা হচ্ছে ফোমের গদি, তো সে উঠে গেল, আপনি দেখলেন আমি কাঠের চেয়ার ছেড়ে দিই, আমি ওখানে বসি আর ও এসে এখানে বসবে, আপনি খেয়ালও করলেন না যে সে আসবে কি না আসবে, অথচ জানছেন যে সে আবার আসবে, কারণ ক্লাস চলছে সে আবার আসবে, কিন্তু আপনি তা খেয়াল না করে তার জায়গাটা বসে গেলেন। সে বেচে যায় কি করবে, আপনাকে কিছু বলতে পারলো না, কাঠের চেয়ারে বসে গেল, এটা ঠিক হলো না ভুল হলো? বিশাল ভুল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে জায়গা ছেড়ে সে বাইরে যাবে আবার যদি ফিরে আসে তো সে তার নিজের জায়গায় বেশি হকদার। যেমন আমরা ওমরার সময় বাসে কি বলি, যে যে সিট পেয়েছে ফেরার পথেও সেই সিটেই বসবে, কারণ এতে ঝগড়া ঝামেলা কে কোথায় বসবে সব ঝামেলা আছে, তার মানে দরকার নেই, যে প্রথমে জায়গা দখল করেছে সেই জায়গাটা তার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার বসার জায়গা থেকে উঠে যায় অতঃপর সে ফিরে আসে তখন সে তারই বেশি হকদার। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোককে তার বসার জায়গা থেকে উঠাতে এবং তার জায়গায় অন্যকে বসতে নিষেধ করেছেন, বরং তোমরা সরে সরে বসো, মজলিস প্রশস্ত করো। সরে সরে দেখেন মজলিসের জায়গা হচ্ছে না, তা একটু সরে সরে নড়ে সরে বসি, কাছাকাছি হয়ে বসি, ঘন হয়ে বসি, যাতে করে ওই যারা আসছে তারা বসতে পারে। এনার দরজাটা জাম করে রেখে দিয়ে সামনের দিকে খালি রাখলেন তাও ঠিক না, আর কাউকে উঠিয়ে বসা মোটেই জায়েজ না। ইবনে ওমর কোন লোককে উঠিয়ে তার জায়গায় বসতে অপছন্দ করতেন, যাতে মুসলিম ভাইয়ের প্রতি কুধারণা ও ঘৃণা না জন্মে, তাই সর্বাঙ্গ সুন্দর ইসলামের এই সুন্দর ব্যবস্থা। কিন্তু কেউ যদি আপনাকে দয়া অথবা সম্মান প্রদর্শন করে নিজ জায়গা ছেড়ে দেয়, কেউ যদি নিজে ছেড়ে দেয়, তাহলে সেই জায়গায় বসা হারাম নয়। তবে যদি বুঝতে পারেন যে সে হয়তো মনে মনে কষ্ট পাবে, কারণ সে দিলেও যেহেতু আপনার প্রতি একটু দুর্বল আছে, তখন মনে মনে ভাববে আবার কোত্থেকে এসে গেল রে, অনেক সময় হয় না, হয় না, অনেক সময়ে তাকে সম্মান করতে ইচ্ছা হয় না, কিন্তু তারপরেও করতে হয়, তাই না? অনেক সময় দেখবেন দুটো বিস্কুট দিয়ে চা খেতে বসেছেন, তাই না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন হুজুর বিস্কুট খান, কিন্তু মনে মনে ভাবছেন এই সময় কে এসে গেল, দুটো মাত্র বিস্কুট আমি আমার খাওয়া পেট ভরবে না, ওরা এসে ভাগ নেবে, মনে মনে হয়। তো এগুলো হচ্ছে মনের ভিতরে হারামজাত কি, এগুলো আসলে হয়, তার কারণ অনেক সময় আমি চাই না যে ও খাক বা ও আসুক, কিন্তু চলে এসছে, তো অনেক সময় হয় জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয়। আপনি বাসে দেখবেন, বাসে ট্রেনে বসে আছেন, এমন সময় একজন দুর্বল লোক এলো, থরথর করে কাঁপছে, কিংবা আপনার পরিচিত কে এলো আপনার থেকে বড়, হ্যাঁ আসুন আসুন বসুন, কিন্তু আপনার মন চাইছে না, কারণ আপনারও দাঁড়িয়ে যেতে কষ্ট হবে, কিন্তু সে তার কষ্ট দেখে যেহেতু পরিচিত লোক সেহেতু আপনি জায়গাটা ছাড়তে বাধ্য হন। যদি আপনি বুঝতে পারেন যে ও বাধ্য হয়ে ছাড়ছে, তাহলে আপনার ওই জায়গায় বসা উচিত না। এই জন্য দেখবেন অনেক লোক মোটেই বুঝতে চায় না, না না না তুমি বসো, তুমি বসো, আমার সমস্যা হবে না, তুমি বসো। কিন্তু যদি কেউ এরকম মনে করেন তবে, আর যদি মনে করেন যে না ঠিকই আছে সমস্যা নেই, সত্যিই আন্তরিকভাবে আমাকে বসতে বলছে, তাহলে আপনি বসতে পারেন, সমস্যা নেই। বেশ, যদি অন্য জায়গা থাকে তো ব্যাপার নেই, জায়গা থাকলে সমস্যা নেই, না না তুমি বসো আমার জায়গা আছে, আর জায়গা না থাকলে সেটা হচ্ছে সমস্যা। বিশেষ করে জুমার দিন মসজিদে প্রথম কাতারে মুসাল্লা বা রুমাল ইত্যাদি বিছিয়ে জায়গা দখল করা বৈধ না, বৈধ না। আপনি বাস ছাড়বে, বাসের আগে হ্যাঁ বাসের নাম চার জানলা থেকে সিট রাখেন, তাই না? জানলা থেকে সিট রাখেন, দেখেছেন রুমাল ছেড়ে, রুমাল আমাদের দেশে তো রুমাল ব্যবহার কাপড়ে, রুমাল রেখে দেয়, তার মানে কি জায়গা দখল হয়ে গেল পেছন থেকে? এরকম অনেকে করে, জায়গা দখল হয়ে যায়, তারপর জায়গা নিয়ে মারামারি হয় কথা। আবার জায়গা রাখার সিস্টেম নতুন উঠেছে, দেখেন আপনারা জানেন, জায়গা রাখার নতুন সিস্টেম হল প্লাস্টিকের এমন পায়খানা বানিয়েছে, দেখে মনে হবে পায়খানা, মানে ওটা যদি থাকে চেয়ারে তো মনে হবে যেন পায়খানা করে দিয়েছে, তো সাইড থেকে পেছন থেকে এসে জানলা দিয়ে ওটা রেখে দেয়, আর সবাই তখন নাক ধরে ধরে ওখানে আর কেউ বসে না, যে রেখেছে সে তখন এসে বসে তুলে, এরকমও টেকনিক উঠেছে, মানে জায়গা রাখার জন্য নানা টেকনিক, তো জায়গা নিয়েও মারামারি হয়। তো এখন মসজিদে যদি আপনি করেন, আপনি একটা মুসাল্লা বিছিয়ে রেখে দিলেন, সেই মুসাল্লায় আপনি প্রত্যেক দিন এসে সেখানেই নামাজ পড়বেন, কিংবা রুমাল রেখে দিলেন কিংবা অন্য কিছু রেখে দিলেন, মানে জায়গাটাকে যাকে হাজিজ করা বলে, রিজার্ভেশন রিজার্ভ করে রাখা বলে, এরকম জায়গা রিজার্ভ করে রাখা মসজিদে জায়েজ না। কোন মজলিসে বসে থাকা অবস্থায় সমস্ত জায়গা ভর্তি হয়ে গেলে নড়ে সড়ে বসলে অল্প বিস্তর জায়গা হয়েই যায়, সেই সময় উপস্থিত ব্যক্তিদের জন্য মজলিস প্রশস্ত করে বসতে জায়গা দেওয়া মুমিনের কর্তব্য। এ ব্যাপারে এক আদব এসেছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজলিস, ইমানদাররা তোমাদেরকে যখন বলা হবে যে মজলিসে জায়গা তৈরি করো, নড়ে সড়ে বসে জায়গা তৈরি করো, ফাফসাহু, তখন তোমরা জায়গা তৈরি করে নাও, প্রশস্ত করে নাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের মাঝে প্রশস্ততা দান করবেন। জায়গা প্রশস্ত করা জায়গায় তোমাদের মাঝে, তোমাদের রুজিতে, তোমাদের আয় বরকতে কি করবেন? প্রশস্ততা দান করবেন। ওয়াইজা কিলান সুজু ফান সুজু, যখন বলা হবে উঠে যাও, এটা নবী যখন বলবেন, আমির যখন বলবেন তোমরা উঠে যাও, তখন উঠে যাও। কোরআনের সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে মজলিসের এই আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। মজলিসে দুটি লোক আত্মীয় বা বন্ধু একত্রে বসলে আপনি গিয়ে তাদের মাঝে বসে উভয়ের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন না। আপনি দেখছেন কোন মিটিং এ, কোন জলসাতে কিংবা মসজিদে দুজনে বসে দুই বন্ধু গল্প করছে, মাঝে একটু সামান্য ফাঁক আছে, আপনি এসে মাঝখানে দুজনকে সরিয়ে দিয়ে ওখানে বসলেন বা ওখানে নামাজ পড়তে দাঁড়ালেন, ঠিক হলো? এটা মোটেই ঠিক হলো না। অনেক সময় দেখবেন বাপ বেটা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা এই হচ্ছে বাপ, কিন্তু আপনি করলেন কি, মাঝখানে ফাঁক দেখে মাঝখানে দাঁড়িয়ে গেলেন। যদি আপনার একটু মুখ একটু বুদ্ধি থাকে তাহলে কি করবেন, বাচ্চাটাকে সরিয়ে দিয়ে আপনি ওই সাইডে দাঁড়াবেন, কিন্তু অনেকে এসব বুদ্ধি খেয়ালই করে না, মাঝখানে জায়গা দেখলো আপনার মাঝখানে দাঁড়িয়ে গেল। ইসলামী আদবে বলছে যখন দুই আত্মীয় সম্পর্কের কেউ কিংবা বন্ধু কিংবা ভাই, দুই ভাই এক জায়গায় বসে আছে, আপনি মাঝখানে ঢুকলেন, এটা আপনার জন্য জায়েজ না, যেহেতু তাতে তাদের মনে কষ্ট হবে। অবশ্য অনুমতি দিলে অথবা তারা নিজে থেকে আপনাকে তাদের মাঝে বসালে সেটা আলাদা কথা, ভাই এখানে বসুন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি নিজে থেকে তাদের মাঝে ঢুকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, বিনা অনুমতিতে দুই ব্যক্তির মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা কোন মানুষের জন্য বৈধ নয়। মজলিসে উপস্থিত হয়ে যেখানে মজলিস শেষ হয়েছে আপনি সেখানে বসে যান। সাহাবী জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এলে প্রত্যেকে সেখানে বসে যেত যেখানে মজলিস শেষ হয়েছে, তার মানে ওই কাতার ঠেলে বা ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করতেন না। সুতরাং পিছনে এসে সামনে বসার চেষ্টা করতে গিয়ে অপরকে কষ্ট দেবেন না। সামনে একাধটুক ফাঁকা জায়গা থাকলেও লোকেদের গর্দান চিরে সামনে অগ্রসর হবেন না, যেহেতু এ সময় আপনার লোকেদের গর্দানে হাত দেওয়া এবং অনেকের গায়ে আপনার পা লেগে যাওয়াটা বেয়াদবের পরিচয়। অনেক সময় তার গায়ে পা লেগে যায়, এমনকি হাঁটু কাঁধে এমন লাগে যে বড় রাগ হয়, বিশাল রাগ হয়, বড় বড় অনেক বেয়াদব আছে, তারা পাটাকে ঠিকমতো আবার পার করতেও জানে না, গায়ে লাগিয়ে পার করে। আর সামনের ফাঁক বন্ধ করার দায়িত্ব হল সামনের লোকেদের, তাদের উচিত হল নড়ে সরে সামনের দিকে ঘেঁষে বসা। আচ্ছা, যদি কারো গায়ে পা লেগে যায় তাহলে কি করতে হয়, তাই না? কি করে নেন বাবুল ভাই, পার হতে গিয়ে মনে করুন হুজুরের গায়ে পা লেগে গেল, তখন কি করবেন? হুজুরকে সালাম করবেন? এটা সালাম না, এটা আমরা সালাম বলি, এটা সালাম কি? এটা প্রণাম। সালাম তো হচ্ছে আসসালামু আলাইকুম, প্রণাম করি, হাত থেকে বই পড়ে গেল তখন কি করি? হ্যাঁ, ঠিক কিনা? তারপরে ভাত পড়ে গেল কি করি? প্রণাম, মা লক্ষ্মী, মা লক্ষ্মী আমাদের ঘরে আছে, ওদের দেবী আমাদের ঘরেও থাকে। এখন যদি কোন মানুষ বলছে নর হচ্ছে নারায়ণ, নর মানে নারায়ণ, নরও ভগবান, প্রত্যেক মানুষের ভিতরে নাকি ভগবান আছে, বুঝতে পারছেন? এই জন্য ওরা মানুষকে কি করে, প্রণাম করে বা পণিপাত করে। তো আমাদের ইসলাম তা বলে না, ইসলাম বলে একমাত্র ভগবান হওয়ার অধিকারীকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই হচ্ছেন মহান প্রতিপালক, তিনি স্রষ্টা, তাকে ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। এখন যদি কারো গায়ে পা লেগেই যায় তাহলে কি করবো? তাহলে প্রণাম যদি না করা হয় তাহলে কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, তার হাত ধরে বলেন, কিংবা আপনি তার গায়ে হাত দিয়ে বলেন যে ভাই মালিশ তো আরবিতে বলবেন, বাংলাতে কি বলবেন আপনি? সে যদি সৌদি আরব না আসে তাহলে আপনি মালিশ বলতে মানে মালিশ করে দাও তাহলে, নাকি নাকি মালিশ করে দিতে চাইছে? মালিশ তো তখন বললে হবে না, তখন সে যদি রেগে যায় বলে মালিশ তুমি আমার মালিশ করে দেবে আমাকে আঘাত করে, হ্যাঁ কি বলবেন? সরি সরি তো ভাই ইংলিশ হয়ে গেল, হ্যাঁ বাংলায় বলবেন দুঃখিত, আমি দুঃখিত, ক্ষমা করবেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর বই ইত্যাদি কারো হাত থেকে যদি কোরআন পড়ে যায় তো কোরআন নিয়ে অনেকে সালাম করে, অনেকে চুম দেয়, আর সঙ্গে সঙ্গে হুজুর বলে কি চাল নিয়ে এসো না হয় লবণ নিয়ে এসো, দিয়ে ওজন করে দাও। আমি আপনাদেরকে গল্প শুনিয়েছিলাম, আমার ছাত্রী ছিল প্রায় 70 জন ছাত্রী, তার মধ্যে একজনের হাত থেকে কোরআন পড়ে গেছে, সে বেচারি কানতে লেগেছে। তখন এবার সব বলে যা তো চাল নিয়ে আসগা, যা তো দাঁড়িপাল্লা নিয়ে আসগা, আমি শুনছি। তারপরে কি হলো? বলছে হুজুর কোরআন পড়ে গেছে। তো কোরআন কি হবে? বলতে ঘর থেকে চাল নিয়ে আসি, আমরা এই চালের ফতোয়া কে দিয়েছে? বলছে আমাদের বড় মৌলবী, মানে আমার আগে যে ছিল সে ওদের বড় মৌলবী, বড় মৌলবী বলেছে চাল দিতে হবে। আমরা না, আমি ছোট মৌলবী বলছি, তোমার মাকে বলোগা সোনা দিতে হবে, কারণ কোরআন তো আর যেসে দামি না, কোরআন আমাদের কাছে সব থেকে, দেখো তুমি কাঁদছো, তার মানে সোনার অনেক, কোরআনের অনেক দাম আছে, কোরআনের তুলনাই হয় না, তো চাল দিয়ে তার ওজন করা যাবে না, সোনা দিয়ে না। জি অত সোনা কোথা পাবো আমি তা জানি না। এবার ছোট মেয়ে তো, ওই 10-12 বছরের মেয়ে, সে বেঁধে কাঁদছে খুব, অত সোনা কোথা পাবো আমি তা বলবো, তোমার মাকে বলোগা সোনা দেবে তবে তোমার মাপ হবে, এই বেজারি কানতে লাগলো। তো আমার শেষকালে বললাম তুমি কেঁদো না, এর জন্য তোমার সোনাও লাগবে না, এই জন্য চালও লাগবে না, লবণও লাগবে না, কিছু লাগবে না, তাহলে কাফফারা, কাফফারা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও? তুমি তো ইচ্ছা করে ফেলোনি, ইচ্ছা করে ফেলেছো, ইচ্ছা করে যখন ফেলোনি তোমার অসাবধানতার কারণে তুমি নিশ্চয়ই ভুল করেছো, অসাবধানতা কেন তোমার হাত থেকে কোরআন পড়বে? তো সেই অসাবধানতা অসতর্কতার কারণে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ব্যাস এর থেকে আর কিছুই না। তো বই পড়ে গেলে অনেকে চুমু দেয়, এটা হচ্ছে ওই পরিবেশ থেকে নেওয়া, ওই পরিবেশ থেকে নিয়ে আমরা সর্বনাশটা করেছি, শ্বশুর শাশুড়ির পায়ে সালাম, দাদা দাদির পায়ে সালাম, বাপ মায়ের সালে পায়ে সালাম, পীর সাহেবের পায়ে সালাম, কত রকম বড়দের কাছে, ওদের যেমন দেখেছি গুরুজনদেরকে ওরা প্রণাম করে, সে প্রণামটাকে আমরা সালাম বানিয়ে নিয়েছি। কিন্তু ইসলামের সালাম কি? আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে কারো গায়ে পা লেগে গেলে আপনি তাকে বলবেন, যদি সে ইংলিশ কলেজের ছাত্র হয় তো সরি বললে চলবে, ঠিক আছে কিনা, আর না হয়তো বলবেন বাংলাতে আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ব্যাস। একই মজলিসে তিনজন বসে থাকলে তাদের একজনকে বাদ দিয়ে অপরজনকে নিয়ে আপনি কোন গোপন কথা বলবেন না, অথবা ফিসফিসিয়ে কানাকানি করবেন না। তিনজন বসে আছেন, এবারে এই শোনো, একজনকে বাদ দিয়ে আপনারা ফিসফিস করে কথা বলতে লাগবেন, এর মনটা কি হবে? যখন জোরে বলছে না এরা, সশব্দে বলছে না, তখন নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোন কথা হবে, অথবা আমাকে বাদ দিয়ে আমাকে গোপন করে কিছু ওরা বলছে, এমনিতেই মনে বিদ্বেষ সৃষ্টি হবে, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, ইসলামের বিধান দেখেন, যখন তিনজন থাকবে তখন খবরদার দুজনে, আর যদি চারজন থাকে সমস্যা নেই, কারণ ওরা দুজন আছে, হয়তোবা সে ভাববে ওর জন্য আসতে বলছে আর এ ভাববে ওর জন্য আসতে, তখন অতটা আপনার রিস্ক থাকবে না। এই জন্য তিনজন হলে পরে বিশেষ করে আপনারা দুজনে কানাকানি করবেন না, ফিসফিসিয়ে কথা বলবেন না, দূরে সরে গিয়ে কথা বলবেন না, কারণ এতে ওই তৃতীয় ব্যক্তির মনে কষ্ট হয়, সে আপনাদের প্রতি কুধারণা করে, হয়তোবা মনে করবে যে আপনারা তারই বিরুদ্ধে কিছু বলছেন, অথবা আপনারা তার নিকট কোন কথা গোপন করতে চাচ্ছেন, এবং সে আমানতের খেয়ানতের ব্যাপারে তাকে সন্দেহ করছেন। যেমন আপনারা দেখেছেন, যদি কোন লোক কানে কম শোনে, তার কাছে মুখ হেলালেই সে মনে করে কিছু বলছে, আবার সে ভালো বলছে তো মনে করবে না, সে মনে করবে কি আমার বিরুদ্ধেই কিছু বলছে, ব্যাগ মুশকিল, কালা লোক, হ্যাঁ একে নিয়ে ভারী সমস্যা। ঠিক ওই রকমই যদি আপনার সামনে দুজন আপনা বাঙালি আর একজন যদি কেরলা থাকে, হিন্দি তো বাংলা খানিকটা বোঝে, আন্দাজ করে নেবে দু একটা শব্দ হিন্দিতে বাংলা শব্দ আছে, কিন্তু একদম যাদের কথা আপনি বোঝেন না, দুজন কেরালা আছে গুরমুর গুরমুর করছে আর আপনি বাঙালি একা, তখন আপনি কি মনে করবেন যে হয়তো আমার বিরুদ্ধে ঘানি টানছে বা পাথর ভাঙছে, এরকম মনে হয়। দুজন বাঙালি বললে সে কেরালাওয়ালা, সে বুঝবে না, সে ভাববে আমার বিরুদ্ধে কিছু বলছে, তো এরকম হয়। এই জন্য যদি তিনজন থাকেন তাহলে দুজন মেয়ে গল্প করবেন না, আর না হয় যদি গল্প করেন তো সশব্দে এবং যদি বিভিন্ন ভাষার হন এমন ভাষায় বলেন যাতে সবাই বোঝে। দুজন বাঙালি একজন কেরালা, কোনো কথা বলতে হলে আপনি কিসে বলবেন? সৌদি আরবে আরবিতে বলেন, সে আরবি বোঝে কিছু কিছু, আপনারাও আরবি বোঝেন কিছু কিছু, আর যদি হিন্দি হিন্দি হয় তো হিন্দিতে বলেন, তাহলে সবাই বুঝবে, মানে সবাই যেটা বুঝবে আম যেটা ভাষা সেই ভাষা প্রয়োগ করবেন, তাহলে তার মনটা কি হবে না, খারাপ হবে না, তাকে বসে থাকতে বোর হবে না, বোর লাগবে না। তার মানে কি, ওই যে একটা বিরক্তি ভাব, হ্যাঁ ওরাই গুরমুর গুরমুর করছে, ধর ঘন ডিম এখানে বসবো না, দেখবেন অনেক সময় উঠে চলে যায়। সুতরাং এগুলো এই আদবগুলো খেয়াল রাখা নিশ্চয়ই আমাদের দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন তিন ব্যক্তি যেন তৃতীয় জনকে ছেড়ে দুইজনে ফিসফিসিয়ে কথা না বলে, ফালা ইতনাজা ইসনান, লা ইতনাজা ইসনানি মিন দুনি সালিস, তার মানে তিনজন তৃতীয় জনকে ছেড়ে দিয়ে যেন দুজনে কানাকানি না করে, কারণ তা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। আপনারা যে বিষয়ে কথা বলছেন সে বুঝবে না, সে হয়তো ভুল বুঝতে পারে, যাতে ভুল ধারণা সৃষ্টি হয় সেই কাজ করবে না, তোমাদের এইভাবে গোপনে কথা বলা তাকে বাদ দিয়ে ভুল ধারণা সৃষ্টি হয়, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। অবশ্য যদি তিনজনের বেশি হয় বললাম, তাহলে দুইজনের চুপে চুপে অথবা একটু সরে গিয়ে কানে কানে কথা বলা দূষণীয় নয়, কারণ সে অন্য লোক পাচ্ছে। যেমন বললাম দুইজন বাঙালি দুজন কেরালাওয়ালা হয়, তাহলে আপনারা বাংলাতে বলা সমস্যা নেই, কারণ তারা দুজনা কেরালাওয়ালা আছে। এই ক্ষেত্রে সামান্য এক ফারাক হয়, বাকি খুব বেশি ফারাক হয় তা না, দুজনেও মনে করতে পারে যে আমাদের বিরুদ্ধে কিছু বলছে। ভাষা অন্য হলেই তখন ভাষা না বুঝলেই মনে হয় যেন আমার বিরুদ্ধে শত্রুতা বা কোন বিদ্বেষমূলক বা কোন গিবতমূলক কথা বলছে। গিবত কাকে বলে? গিবত কারো অনুপস্থিতিতে তার দোষ বলা, মানে অন্যের কাছে বলা, তাই তো? এখন একজন কেরালাওয়ালা আছে আর আপনারা দুজন বাঙালি, সে সামনে আছে, অনুপস্থিত না, উপস্থিত আছে, উপস্থিত আছে, কিন্তু আপনি তার সামনেই যদি তার দোষ বলেন এটা গীবত হবে না, নাকি উপস্থিত আছে বলে হবে না? গীবতের সংজ্ঞা হল অনুপস্থিত ব্যক্তির, এ শারীরিকভাবে উপস্থিত আছে কিন্তু ভাষাগতভাবে অনুপস্থিত, সুতরাং এর বিরুদ্ধে বললেও কি হবে, দোষ বর্ণনা করলেও আপনাদের গীবত হয়ে যাবে। এই জন্য শরীয়তের সুন্দর সুন্দর আদব আছে। আমরা অবশ্য আমাদের অনেকে অভিযোগ করছে যে আপনার সব কথাগুলোই সব ঠান্ডা ঠান্ডা, গরম গরম কথা বলবেন, মজলিস গরম করা, জিহাদ, রাজনীতি এইসব না, আমাদের ঠিক আছে, আছে অনেক আলেম আছে তারা করছে, আমাদের ঠান্ডা ঠান্ডা আন্ডা খাওয়াই ভালো। গরম গরম আন্ডা খাওয়ার লোক আছে, তারা করছে, তারা কেউ জেলে যাচ্ছে, কেউ জিহাদ করছে, কেউ শহীদ হচ্ছে, তারা আছে, কিন্তু আমরা আমাদের যেটুকু ক্ষমতা সেটুকু আমরা করব, আমার যেটুকু সাধ্য করিব তা আমি, আমি ওইসব বড় অত বড় বড় মাথা আমার নেই, নিজের ভাবনা ভাবি না, নিজের পরিমণ্ডলের ভাবনা ভাবি না, সারা বিশ্বের ভাবনা মাথায় নেব, এত বড় এই যে বিশাল একটা পৃথিবীর মতো বল, সেই বলটা আমার মাথায় নেওয়ার মতো ক্ষমতা নেই। এই জন্য যার যেমন ক্ষমতা সেরকম সবাই করবে। তারপরে পরিবেশের মানুষ কেমন, এই মানুষের মাঝে কি এখানে বলা যাবে জিহাদ করতে হবে করতে হবে? আরে ভাই, জিহাদ কাকে বলে? যদি কেউ জিহাদ করতে চায় তাকে বোঝানো হবে জিহাদ কাকে বলে, কখন করতে হয়। অনেকে জিহাদের জন্য পাগল হয়ে আছে, সারা বিশ্বে জিহাদ করবে, সে বাংলাদেশে বসে বলছে জিহাদ করবো। তো জিহাদ করবে কার সাথে করবে, কার বিরুদ্ধে করবে, কিভাবে করবে, সেসব নিয়ম জানা নাই, বাস রক্ত গরম আছে, খালি ওই আলুর মতো বোম তৈরি করে ফাটালেই বাস জিহাদ হয়ে যাবে না, এরকম এগুলো না। তো আমাদের ঠান্ডা ঠান্ডাই ভালো, আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি তাহলে উপরে সংশোধন হতে কি হবে, সমস্যা হবে না। আমরা যদি ইঁটগুলোকে ভালো করে পাকাই তাহলে বিল্ডিং ইনশাআল্লাহ ভঙ্গুর হবে না। আর যদি ইটগুলোই কাঁচা থাকে আর ওই ইটকে থেকে খালি ইসলামী ক্ষমতা চাই, ইসলামী শাসন চাই, ইসলামী শাসন চাই, আর ইসলামী শাসনটা তুমি নিজের ভিতরেই করলে না, তোমার ঘরের ভিতরে নেই, তোমার শরীরের ভিতরে নেই, তোমার সমাজে নেই, আর ওই ডগে গিয়ে চিল্লাচ্ছে যে হ্যাঁ গদি ছাড়ো আমরা ইসলামী শাসন। তো এইরকম তো আর হয় না, নিয়ম আছে, প্রত্যেক জিনিসের নিয়ম আছে। এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়ে যে দেশের লোক ইসলামী শাসন চায় না সে দেশের লোকের ঘরে আপনি জোর করে চাপিয়ে দেবেন? তাহলে তো আল্লাহ নবী করতেন, বলা হলো তুমি রাজা হও, তুমি রাজা হতে চাও বলো, রাজা করে দেবো না। কারণ রাজা হওয়া ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কি, আকিদার সংশোধন। লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবাই সফল হবে, পরিত্রাণ পাবে। তো যাই হোক, আমরা যেমন আমরা সেই রকম আমরা কথা বলছি, আর এইগুলো হচ্ছে সংশোধনীমূলক সমাজ সংস্কারের মূলে খুবই উপকারী ছোট ছোট কথা। মানে এগুলো তো ঠিকই, কিন্তু মানুষকে প্রশিক্ষিত করার জন্য, মানুষকে বা আদব, একজন বেআদবকে বা আদব বানাবার জন্য যেগুলো ভবিষ্যতে কাজে দেবে, যেগুলো ভবিষ্যতে সে যদি আরো উচ্চ পর্যায়ে যায়, তো এইভাবেই আস্তে আস্তে আস্তে আস্তে একটা মানুষকে ভালো করে ইটের মতো, পাক্কা ইটের মতো, এক নম্বর ইট চাই, তাতে আবার এক নম্বর ইট না হলে দু নম্বর ইট হলে পরেও বিল্ডিং বেশি দিন টিকবে না। এই জন্য আমাদের কাজ হলো এক নম্বর ইট তৈরি করা, দিয়ে তারপরে সমাজে যখন দেখব যে হ্যাঁ অধিকাংশ মানুষ কি হয়েছে, পাকা পাকা ইট হয়ে গেছে, অধিকাংশ মানুষ তখন নিজেরাই বলবে আমরা কি চাই। আর মানুষে চায় না, জোর করে তুমি বলছো ইসলামী শাসন চাই, কোথেকে আসবে ইসলামী শাসন, আকাশ থেকে? কজন মানুষ আবার যারা জিহাদ করছে তারা সহি আকিদার দাবি, শিরিক করো, এখানে দেখবেন এখানে কি বলে, এখানে বোম ফোটাচ্ছে, ওখানে বোম ফোটাচ্ছে, সহি আকিদার। তো সহি আকিদার কটা মানুষ আছে, কটা বোম ফোটাবে তুমি, কটা বোম ফোটাবে আর কজনের বিরুদ্ধে জিহাদ করবে? আর তোমার পরে তুমি যাকে গদি থেকে গদিচ্যুত করতে চাচ্ছ তারপরে কাকে বসাবে তুমি, সে টিকবে নাকি তাকেও বোম ফুটিয়ে উড়িয়ে দেবে? তো এইসব মানে যারা এখন ওই যে যুবকরা অবিবেচক কিছু যুবক আছে তারা সারা বিশ্বে এইভাবে করে রেখেছে। এবার আমি তাদের সমালোচনা করছি না, আমি বলতে চাচ্ছি আমাদের ভেতরে যে আমরা সেই জিহাদে যাব না যে জিহাদ হচ্ছে সন্ত্রাসের পর্যায়ভুক্ত, বা যে জিহাদ হচ্ছে মানে সেই জিহাদ না যার শর্ত নেই, যার ইমাম নেই, যার যার এখন প্রয়োজনীয়তা আসেনি, তার মানে এখন সেই। তবে হ্যাঁ, আমি সব জায়গায় বলছি না, জেহাদ আপনার উপরে যখন হামলা হবে তখন তা দেখা যাবে না, তখন তা ইমাম খুঁজতে হবে না, হামলা হলে তখন আপনি প্রতিরোধ করবেন, আপনি আপনার বিরুদ্ধে আপনি আত্মরক্ষা করবেন, সেটা আলাদা কথা। এই জন্য মানে আম কথাগুলো শুধু এক জায়গার জন্য ফিট করলে হবে না। আপনি যেখানে আছেন, আমি বারবার বলি, আপনি যেখানে আছেন, আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ খোঁজ করুন। আপনি যে পরিবেশে আছেন, রাসূলের কোন পরিবেশে আপনি, মক্কায় না মদিনায়? যদি মক্কায় থাকেন তো মদিনার পরিবেশ নিয়ে আপনি মক্কাতে ফিট করবেন, আল্লাহ রাসূল এটা করেননি, খুব কষ্ট, খুব ধৈর্য ধরেছেন, ১৩ বছর ধৈর্য ধরেছেন, তাই না? যান মদিনায়, মদিনার মতো পরিবেশ যখন হয়ে যাবে আপনার তখন ঠিক আছে, মদিনার মতো আপনি চালান। কিন্তু এটা ভুল যে আপনি মক্কায় আছেন আর মদিনার পরিবেশ আপনি, মদিনার আইন আপনি মক্কাতে চালাবেন, এটা ঠিক না, এটা ঠিক না, এটাই আমরা বলি। তাতে আমাদেরকে দরবারি বলছে, সেদিন একজন বলছে দরবারি আলেম, এদের কথা বাদ দাও, এরা দরবারি, দরবারি মানে না সরকারের বিরুদ্ধে কথা বলে না, সরকারের বিরুদ্ধে কথা বলি না, বলি না, অবশ্যই বলি, কিন্তু সরকারের বিরুদ্ধে আমরা ওই বিক্ষোভ, ওই ভাঙচুর, ওই আগুন লাগানো, বা এই কি বলে আপনার ভোটাভুটি, মাথামাতি, লাঠালাঠি, তারপরে জেহাদ, বোম ফোটাফুটি এসব করি না। তার জন্য আমাদেরকে বলছে দরবারি আলেম, ঠান্ডা, এদের বক্তৃতা, এদের কথাবার্তা সব ঠান্ডা ঠান্ডা। কিন্তু এই ঠান্ডার ভিতরেই যে আপনার পাকা ইঁট, ঝাওয়া ইঁট তৈরি হয়, সেটা তাদেরকে বোঝা দরকার। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক। এখন যে অপবাদ দিচ্ছে, অপবাদের জন্য আল্লাহর কাছে অভিযোগ ছাড়ার কিছুই করার নেই, আল্লাহ তাআলার কাছেই আমাদের অভিযোগ। কাল কিয়ামতে বোঝা যাবে কারা হকপন্থী, কারা বাতিলপন্থী। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আমরা এখন মতভেদ করছি, কিয়ামতেই বোঝা যাবে যে হকপন্থী কে আর বাতিলপন্থী কে। আল্লাহ আমাদেরকে হকপন্থীদের সাথী হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।